عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম জাকাত নিয়ে। বলেছিলাম জাকাত হচ্ছে ফরজ আর জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর রুকুন। রুকুন মানে কি বলেছিলাম? স্তম্ভ বা খুঁটি জাকাত। এই জাকাত যদি কেউ না দেয় তাহলে কি অবস্থা হবে? ইসলামের একটা খুঁটিকে ধ্বংস করা হবে। আপনার ঘরের পাঁচটা খুঁটি, পাঁচটা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি আপনি নষ্ট করে দেন তো ক্ষতি কার হবে? ঘরের ক্ষতি অবশ্যই হবে, আপনার ইসলামের ক্ষতি হবে। চলুন আমরা কোরআন হাদিসে দেখি কি বলা হয়েছে, কি রকম ক্ষতি হবে। কোরআনে যাকাত না দেওয়ার পরিণাম আর তার পরিণাম হলো মুনাফিকি। যদি আপনি যাকাত না দেন জানতে হবে আপনার ভিতরে মুনাফিকি আছে। হয় আপনি সত্যি মুনাফিক আর না হয় মুনাফিকি গুণ আছে বা আচরণ আছে। যাকাত না দেওয়া হচ্ছে মুনাফিকের লক্ষণ। কেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন হুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون. এখানে আল্লাহ বলছেন ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল, আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে দান করলে আমরা নিশ্চয়ই সাদকা দেব এবং সৎ হব, কেউ কেউ বলেছিল। অতঃপর যখন তিনি নিজ দয়ায় ওদেরকে দান করলেন, ওদেরকে সম্পদ দিলেন, তখন ওরা এই বিষয়ে কার্পণ্য করল, পেল পাওয়ার পরে আর দিল না। অনেকে বলেন আল্লাহ যদি আমাকে এবারের মতো রোগটা ভালো করে দেয় তো আমি নামাজ পড়তে যাব, মসজিদে নামাজ পড়ব। ভালো হয়ে গেল তারপরে ভুলে গেল। এরকম ফাঁকিবাজ মানুষ বহু রকম আছে যে আমার যদি সৎকার দান করার ক্ষমতা থাকতো না আমি দিতাম, কিন্তু যখন তার কাছে এলো তখন সে দিতে অস্বীকার করল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিল। পরিণামে ওদের অন্তরে মুনাফিকি স্থান পেল। পরিণামে মানে এই কাজ করার জন্য আর কি। মুনাফিকদের গুণ, ওয়াদা করে তারপরে ওয়াদা করে খেলাফ করে, কার গুণ? মুনাফিক রেজা ওয়াদা আখলাফ, আল্লাহর সঙ্গে ওয়াদা করে মনে মনে, আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাফি করে, এমন মুনাফিকের নিকৃষ্ট আচরণ। আল্লাহর সাথে ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত তাদের মনে মুনাফিকি স্থান পেল, কারণ ওরা আল্লাহর নিকট যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছিল এবং ওরা ছিল মিথ্যাচারী। মানে মনে তো সৎ উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য ছিল না যে দান করব। আসল উদ্দেশ্য কি? দান যদি হতো তা করতাম। যাকাত দিতে অনেক মানুষেরই কষ্ট হয়, যাকাতকে অনেক মানুষই জরিমানা মনে করে, দেওয়ার সময় কষ্ট লাগবে, কারণ মানুষ এমনিতেই ওয়াতুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, মানে মানুষ এমন প্রকৃতি যে মাল খুব ভালো। আর সত্যি মাল এমন জিনিস যে মাল ছাড়া দুনিয়া করা বড় কঠিন, আপনার দিনও চলা কঠিন মাল ছাড়া। মাল সম্পদকে মানুষ ভালোবাসে, ওয়াইন্না হুল হুব্বিল খাইরি লা শাদীদ, খায়ের এখানে মাল, মালের ব্যাপারে মালের ভালোবাসায় শাদীদ, কঠিন কঠিন ভালোবাসা আছে। আপনি দেখবেন এখানে যেমন দার্সের কথাই বলি, দার্সে যারা এমন একটা কাজ পেল যে কাজে মোটামুটি এই সময় না এলে পরে 100 রিয়াল পাবে, আসবে দার্সে? মোটেই আসবে না, মোটেই আসবে না। দিন আর দুনিয়ার মোকাবেলা যখন হবে তখন দিনের বিনিময়ে দিন দুনিয়া কিনবে না দুনিয়ার বিনিময়ে দিন কিনবে? দিনের দিনকে বিক্রি করে দিয়ে দুনিয়া আনবে, এই হচ্ছে মানুষের প্রকৃতি। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষের প্রকৃতি। আল্লাহ তাআলা নিজেই সৃষ্টিকর্তা, সবই তিনি বলে দিয়েছেন। আসলে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, মাল কমে যাওয়ার ও গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, জাকাত দিলে তো আস্তে আস্তে কমে যাবে, প্রত্যেক বছর 2.5% করে দিলে তো বাস আস্তে আস্তে কয়েক বছরই আমার মাল অনেক কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এদের ভিতরে ওয়াসওয়াসা দেয়, আর শয়তান বলে কি তোমার মাল শেষ হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তোমার মাল কমে যাবে, তোমার এটা কাজে লাগবে এই সেই। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ভয় দেখায়, হে গরিব হয়ে যাবি কৃষ্ণা, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর অশ্লীলতার কাজে জঘন্য কাজে উৎসাহ দেয়, নোংরা কাজে কে উৎসাহ দেয়, শয়তান। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এক ওয়াদা আর শয়তানের এক প্ররোচনা ওয়াসওয়াসা। তো শয়তানের প্ররোচনায় অনেকে পরিচিত হয়ে তারা যাকাত দিতে অস্বীকার করে। মুসলিমকে সেই শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। শয়তানের সকল চক্রবন্ধনকে উল্লঙ্ঘন করে আল্লাহর প্রতিশ্রুতি লাভ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তি তার যাকাত বের করে দেয়, তখন সে তার দ্বারা 70টি শয়তানের চক্রান্তকে বের করে, কত 70টি শয়তানি চক্রান্তকে ব্যর্থ করে দেয়। তার মানে 70 চক্রান্ত ব্যর্থ করে আপনাকে যাকাত দিতে হবে। তার মানে যাকাত দেওয়া কত কঠিন চিন্তা করুন, 70 শয়তান 70 ভাবে চেষ্টা করবে আপনি যাকাত না দেন, আর যদি দেন তো হিসাব করে না দেন, কত রকম করে আপনাকে ভগাবে, হিসাব করে দেবে না, অনেক বলে হ্যাঁ দিই তো, দিলে কি হবে, হিসাব করে দেন, পাই পাই হিসাব করে দেন, না শয়তান আপনাকে দিতে দেবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মালে যাকাত বের করে দেয়, আসলে সে তার দ্বারা 70টি শয়তানের চক্রান্তকে ব্যর্থ করে দেয়। আল্লাহু আকবার। হিসাব করে যাকাত আদায় না করা মহাপাপ, যাকাত আদায় না দিলে তার জন্য রয়েছে মহাকালের মহা লাঞ্ছনা। মহান আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকূ মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণ রৌপ্য ভাণ্ডার করে জমা করে রাখে আর তা হতে আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহর পথে খরচই করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। দেখছেন শাস্তি দেওয়া সুসংবাদ হয়, এটা মানে ব্যঙ্গ করে বলা, এটা হচ্ছে ব্যঙ্গ করে বলা, দাও কে সুসংবাদ দাও, আসছে শাস্তি আসছে, সুসংবাদের দুঃসংবাদ, কিন্তু ব্যঙ্গ করে দুঃসংবাদকে সুসংবাদ বলা হচ্ছে। আর সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। কি উত্তপ্ত করা হবে? এই সোনা চাঁদি যে টাকা পয়সা আপনি জমা করছেন সেগুলো জাহান্নামের আগুনে জমা করা হবে, এ কি বলে গরম করা হবে, কি করে উপায়ে, অন্য পাইতে বলা হয়েছে তক্তি বানিয়ে, তক্তা বানিয়ে, প্লেট বানিয়ে, বা ওটাকে কি বলে পাত বানিয়ে, সোনা চাঁদি আপনি জমা করে রেখেছিলেন, পাত বানিয়ে, প্লেট বানিয়ে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এবং তার দ্বারা তাদের কপাল, তাদের পার্শ্ব মানে পাঁজর, আর পৃষ্ঠদেশ মানে পিঠে এইভাবে ছেঁকা দেওয়া হবে। দেখেছেন গরম আয়রন যখন আমরা কাপড় আয়রন করি, একবার যদি বুকে বসিয়ে নেন কিংবা এখানে বসে নেন, কেমন মজা লাগবে, কাপড় আয়রন করার মতো দস্তুর মতো আয়রনে আপনার পিঠকে আয়রন করা হবে, পাঁজরকে আয়রন করা হবে, কপালকে আয়রন করা হবে। কোন আগুনে? যে আগুন এখানকার আগুন থেকে 70 গুণ তেজ বেশি, সেই আগুনে গরম করে ছাঁকা দেওয়া হবে। এগুলো তোমরা নিজেদের জন্য যা তোমরা জমা করেছো, বলা হয় ফেরেশতারা বলে দেখো এই যে সেই মাল তোমার, না ছাঁকা নাও। অন্যায় কি ছিল? দান করেন, যাকাত দেয়নি, তার মানে যাকাত দিলে পরে এটা এই শাস্তিটা হতো না। এটা হচ্ছে সেই জিনিস যা তোমরা জমা করতে, আর তার আস্বাদন গ্রহণ করো, তার স্বাদ চেখো, এখন জমা করেছো না এই জন্য তার স্বাদ এখন চেখো। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর দানকৃত অনুগ্রহে ধনমালে যারা কার্পণ্য করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে, মঙ্গলময় হবে বলে তারা যেন ধারণা না করে। তারা যে বখিলি করছে, বখিলি করে কার্পণ্য করে মালগুলো জমা রাখছে, খরচ করছে না, এটা কি তারা মনে করে যে এতে তাদের ভালো হবে, ভালাই হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে, এ যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে, বাল হুয়া শাররুল্লাহুম, তাদের জন্য অমঙ্গল হবে, ক্ষতিকর হবে, যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। ওখানে কি বলা হলো, গরম করে ছেঁকা দেওয়া হবে, আর এখানে কি বলা হচ্ছে, বেড়ি বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে সম্পদ ধন সম্পদকে বেড়ি বানিয়ে কেয়ামতের দিন তাদের গলায় লটকে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। তার মানে জাকাত যদি দেওয়া হয় তাহলে হবে না, আর জাকাত না দিলে বেড়ি বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর জাকাত না দেওয়ার জন্য ভয়ঙ্কর আজাব ভোগ করতে হবে কেয়ামতে। ওটা জাহান্নামের কথা বলা হলো, তাই না? ওটা জাহান্নামের কথা বলা হলো। এখন চলুন, কেয়ামতের শাস্তি কি, বিচার হওয়ার আগে শাস্তি কি? লম্বা হাদিস, তার আরবি বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা শুধু বাংলাটা বলে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সোনা ও চাঁদির অধিকারী ব্যক্তি যে তার হক, হক মানে কি, জাকাত, যে তার হক বা জাকাত আদায় করে না, যখন কেয়ামতের দিন আসবে তখন তার জন্য সমস্ত সোনা চাঁদিকে আগুনে দিয়ে বহু পাত তৈরি করা হবে, লোহার পাত দেখেছেন তো, পাত তৈরি করা হবে, অতঃপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, আর তার দ্বারা পাঁজর, কপাল ও পিঠে দাগা হবে, যেমন কোরআনে বলা হলো, এটাই হাদিসে বলা হচ্ছে। যখনই সে পাত ঠান্ডা হয়ে যাবে, ছাঁকা দিতে দিতে ঠান্ডা হবে না, হবে না, ঠান্ডা হয়ে যাবে, তখনই তা পুনরায় গরম করে আবার অনুরূপ শাস্তি দেওয়া হবে, দাগার শাস্তি সেই দিন পর্যন্ত চলতেই থাকবে, যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। 50,000 বছর কি হবে ওই এই চাকাটা, ওখানে তাহলে জাহান্নামে নয়, এটা কেলো কেতা হলো কেয়ামতের দিনে, ইয়াউমা ইউহমা আলাইহা, এখানে ইয়াম বলতে তাহলে কি হলো, কেয়ামতের দিনে, জাহান্নামে না। জাহান্নামে কি হবে সেটা বুঝতেই পারছেন। এখন 50,000 বছর চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার নিষ্পত্তি শেষ করা হয়েছে, অতঃপর সে তার পথ দেখতে পাবে, হয় জান্নাতের দিকে আর না হয় জাহান্নামের দিকে। এই জন্য বলা হয়েছে কিছু কিছু গুণা আছে যে কেয়ামতের মাঠে তার শাস্তি হয়ে যাবে, তারপর সে জান্নাতে যাবে বেচারি। কিছু গুণা আছে আপনার কবরে শেষ হয়ে যাবে, কবরের শাস্তি ভুগতে ভুগতে আপনার গুণার সে খাটা শেষ, আল্লাহ তাআলার ইচ্ছা হবে আপনি যাক হিসাব হালকা হয়ে গেল, জান্নাতে যান। আর কিছু পাপ আছে কেয়ামতেও চলবে তার শাস্তি, যেমন এই যে এটা, এই ধরনের পাপ কেয়ামতেও শাস্তি হতে থাকবে, তারপরে আল্লাহর হুকুম হলে আপনি জান্নাতে যাবেন। তার মানে আপনার শাস্তি হয়ে গেল, শাস্তিটা কি হলো, এমন ছ্যাঁকা দেওয়া যে ছ্যাঁকা দেওয়ার শাস্তি চলতে থাকবে কেয়ামত শেষ হওয়া পর্যন্ত। এই জন্য আছে যারা ধনী মানুষ, গরিবদের তুলনায় ধনীরা কত বছর আগে বেহেস্তে যাবে, বালসামিয়া, 500 বছর, 500 বছর আগে, যাই না আল্লাহ তাআলা জানেন 500 বছর আমাদের বছর নাকি আল্লাহর কাছে বছর, 500 বছর আগে ধনীরা, ধনীদের আগে গরিবরা বেহেস্তে চলে যাবে, তাই না? এখানে দুনিয়াতে যারা ধন পায়নি তাদের মন খারাপ করার উচিত না। এখানে যদি একটা পরীক্ষা নেওয়া হয় যে আপনারা এতগুলো লোক আছেন আপনাদের পরীক্ষা নেব, তো কাউকে দিলাম মাত্র এই যে একটা পেজ, দু পেজে আছে, নেন পরীক্ষা নেব, আর কাউকে দিলাম একটা মোটা বই, নেন এটা পড়েন আপনার পরীক্ষা হবে থেকে, সবাই কপাতা পেতে চাইবে, সবাই চাইবে এক পাতা হলে ভালো হয়। এই জন্য দেখবেন বেশিরভাগ কলেজে কি হয়, বই টই পড়ে পরীক্ষা দেয় না, কি তৈরি করে ওরা, নোট তৈরি করে, অনেকে যারা চালাক আছে তারা আগেকার প্রশ্নগুলো থেকে থেকে থেকে থেকে শুধু পড়ে, গোটা বই পড়ে না। এখন যদি এক পাতা হয় তো এটা পড়ে চট করে পরীক্ষা দেওয়া সহজ, আর যদি 100 পাতা 300 পাতা হয় তাহলে প্রত্যেকেই কামনা করে যেন এক পাতা পায়, তাহলে পরীক্ষাটা আমার তাড়াতাড়ি পার হবে। 300 পাতার বই কেউ চাইবে না, কিন্তু দুনিয়াতে ধন কেউ কম চাইবে না। সে বলবে আমার 1 লাখ হলেই হবে, সে কত লাখ চাইবে? 1 কোটি 2 কোটি 5 কোটি, হ্যাঁ যত কোটি বেশি হবে তত আমার ভালো হবে। আশা মিটবে না, আশা মিটবে না, মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। কেয়ামতে যাদের হালকা পরীক্ষা, গরিব মানুষ তাদের এক পাতা পেয়েছিল কোন রকম দিয়ে পাস করে হাত জানাতে চলে গেল, 500 বছর ধরে এখন মোটা বইয়ের পরীক্ষা, 500 বছর ধরে তার পরীক্ষা দিতে দিতে দিতে দিতে দিতে দিতে দেখা গেল শেষকালে জান্নাতে গেল, তো গেল, আর না হয় আবার জাহান্নামে তাকে শাস্তি। আর যদি তৌহিদবাদী হয় তো ভালো কথা, তৌহিদবাদী না হলে তো আগেই ওর আবার জাকাতের হিসাব কি? তৌহিদবাদী না হলে জাকাত কবুল হবে? জাকাত কবুল হওয়ার জন্য শর্ত আছে, তার মধ্যে কি শর্ত? প্রত্যেক আমল কবুল হওয়ার যে শর্ত আছে, প্রথমে কি হতে হবে? তৌহিদবাদী। তারপর কি হতে হবে? দুটো শর্ত, ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদী। যাদের তৌহিদবাদী নয় তার আবার জাকাতের হিসাব কি? হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে একটা কথা, নামাজ বেনামাজির জাকাত কবুল হবে কিনা, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। আপনারা জানেন যে বেনামাজি কাফের কিনা, যদি মনে করেন বেনামাজি কাফের তার জাকাতের কি লাভ, তার হজেরই বা কি লাভ, তার রোজারে বি কি লাভ? যদি নামাজ না পড়ে সে কোটি কোটি টাকা যদি দান করে তো মাফি ফায়দা, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তো মোট কথা হলো, তাহলে এটা কদিন থাকে চলবে? কিয়ামত পর্যন্ত, 50,000 বছর পর্যন্ত এই শাস্তি তার চলতেই থাকবে। তারপরে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, আর উটের ব্যাপারে কি হবে? ওটা সোনা চাঁদি গেল, যারা উটের জাকাত দেয়নি তাদের কি হবে? সোনা চাঁদি কি করা হবে বললাম? গরম করে ছাঁকা দেওয়া হবে। উটের ব্যাপারে কি হবে? তিনি বললেন, প্রত্যেক উটের মালিক যে তার হক বা জাকাত আদায় করবে না, আর তার অন্যতম হক এই যে পানি পান করাবার দিন তাকে দহন করা এবং সেই দুধ লোকদেরকে দান করা। আল্লাহ আকবার! আপনার গায়ে আছে, কোনদিন দুধ দান করেছেন? গায়ে দিয়েছেন না, দুধ খুব খেয়েছেন, বাচ্চাদেরকে খাইয়েছেন, চা করে খেয়েছেন, বিক্রি করেছেন, কোনদিন দান করেছেন দুধ? দেখেন, পশুর দুধ দান করা একটা হক, গরিবের হক, আপনি দেন। অবশ্য অনেকে প্রথম প্রথম হলে পরে হুজুরকে দেয়, আর দুধ যদি কেটে যায় তবুও হুজুরকে দিয়ে পাঠায়, তখন গরিবদেরকে দেয়। বুঝতে পারলেন? তো দহন করে দুধ লোকদেরকে দান করা একটা হক, যখন কিয়ামতের দিন আসবে তখন তাকে এক সমতল প্রশস্ত প্রান্তরে উবুর করে ফেলা হবে। কাকে? উটের মালিককে। আর তার উট সকল পূর্ণ সংখ্যায় উপস্থিত হবে, পূর্ণ সংখ্যায়, যতগুলো উট ছিল ওদের মধ্যে একটি বাচ্চাকেও অনুপস্থিত দেখবে না, দেখবে যে বাচ্চাটাও চলে এসছে সাথে কাছে। কেয়ামতের মাঠে সেই উটের বাচ্চাটা পর্যন্ত হাজির। অতঃপর সেই উট দল তাদের খুর দ্বারা তাকে দলবে, দলতে থাকবে, ডলতে থাকবে। ডলা বলে তো নাকি ঠাসা, দলা। কোন দেশেতে দুর্ভাগ্যমান, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বাকমল, দলতে মানে পা দিয়ে ডলা, পা দিয়ে চলা। তো দলা মানে হচ্ছে উট নিজেদের পা দিয়ে ওই পিষবে, দলবে, মুখ দ্বারা কামড় দিতে থাকবে, পার হবে কামড় দেবে আর পায়ে করে ডোলে চলে যাবে। এইভাবে যখনই তাদের শেষ দল তাকে দল তাকে দোলে অতিক্রম করে যাবে, তখনই পুনরায় প্রথম দলটি উপস্থিত হবে। তাও লাইন দিয়ে গেল, আবার ঘুরে এসে আবার লাইন দিয়ে ওইভাবে কি করবে? পিষবে প্লাস কামড় দেবে। তার এই শাস্তি সেদিন হবে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান, সেটা হচ্ছে কিয়ামতের দিন। যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার নিষ্পত্তি শেষ করা হয়েছে, অতঃপর সে তার শেষ পরিণাম দর্শন করবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল গরু ছাগলের ব্যাপারে কি? তো গরু ছাগলের ব্যাপারে তিনি বললেন, প্রত্যেক গরু ছাগলের মালিককে যে তার হক আদায় করবে না, যখন কেয়ামতের দিন উপস্থিত হবে তখন তাদের সামনে তাকে এক সমতল প্রশস্ত ময়দানে উপুর করে ফেলা হবে, যাদের একটিকেও সে অনুপস্থিত দেখবে না, এবং তাদের কেউই শিং বাঁকা, শিং বিহীন ও শিং ভাঙ্গা থাকবে না। দুনিয়াতে হয়তো শিং ছিল না, কিন্তু কেয়ামতের দিনে শৃঙ্গলা হয়ে যাবে, প্রত্যেকেই তার শিং দ্বারা তাকে আঘাত করবে এবং খুর দ্বারা দলতে থাকবে, দলতে থাকবে, পিষতে থাকবে। তাদের শেষ দলটি যখনই ঢুস মেরে দল দলে ডোলে পার হয়ে যাবে, তখনই আবার পুনরায় প্রথম দলটিকে ফিরে আনা হবে। এই শাস্তি সেদিন হবে যার পরিমাণ 50,000 বছরের সমান। যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার নিষ্পত্তি শেষ করা হয়েছে, অতঃপর সে তার রাস্তা ধরবে জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, ঘোড়া সম্পর্কে কি হবে? ঘোড়াও তাই। তিনি বললেন, ঘোড়া হলো তিন প্রকারের। ঘোড়া কারো পক্ষে পাপের বোঝা, কারো পক্ষে পর্দা স্বরূপ এবং কারোর জন্য স্বভাবের বিষয়। যে ঘোড়া তার মালিকের পক্ষে পাপের বোঝা, তা হলো সেই ব্যক্তির ঘোড়া যে লোক প্রদর্শন, গর্ব প্রকাশ এবং মুসলিমের প্রতি শত্রুতার উদ্দেশ্যে পালন করেছে। এ ঘোড়া হলো তার মালিকের জন্য পাপের বোঝা। যে ঘোড়া তার মালিকের পক্ষে পর্দা স্বরূপ, তা হলো সেই ব্যক্তির ঘোড়া যাকে সে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত রেখেছে, অতঃপর সে তার পিঠ ও গর্দানে আল্লাহর হক ভুলে যায়নি, তার যথার্থ প্রতিপালন করে জিহাদ করেছে। এ ঘোড়া হলো তার মালিকের পক্ষে দোজক হতে অথবা ইজ্জত সম্মানের জন্য পর্দা স্বরূপ। আর যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের বিষয়, তা হলো সেই ঘোড়া যাকে তার মালিক মুসলিমদের প্রতিরক্ষার উদ্দেশ্যে কোন চারণভূমি বা বাগানে প্রস্তুত রেখেছে, তখন সে ঘোড়া ওই চারণভূমি বা বাগানে যা কিছু খাবে, তার খাওয়া ওই ঘাস পাতা পরিমাণ সওয়াব মালিকের জন্য লিপিবদ্ধ হবে, অনুরূপ লেখা হবে তার লাদ ও পেশাব পরিমাণ সওয়াব, মানে পায়খানা ও পেশাব পরিমাণ সওয়াব, গোবর পরিমাণ সওয়াব। সে ঘোড়া যখনই তার রশি ছিঁড়ে একটি অথবা দুটি ময়দান অতিক্রম করবে, তখনই তার পদক্ষেপ ও লাদ পরিমাণ সওয়াব তার মালিকের জন্য লিখিত হবে। অনুরূপ তার মালিক যদি তাকে কোন নদীর কিনারায় নিয়ে যায়, অতঃপর সে সেই নদী হতে পানি পান করে, অথচ মালিকের পান করানোর ইচ্ছা থাকে না, তবু আল্লাহ তাআলা তার পান করা পানির সম পরিমাণ সওয়াব মালিকের জন্য লিপিবদ্ধ করে দেবেন। জিজ্ঞাসা করা হলে, হে আল্লাহ রাসূল, আর গাধা সম্পর্কে কি হবে? গাধাও তো মানুষ বাড়িতে রাখে কাজের জন্য। এখন তো মানুষ বাইক রাখছে, মোটর বাইক, হ্যাঁ, সাইকেল, তো তখন কি রাখতো মানুষ? এখনো আছে গাধার ব্যবহার, এখনো আছে। গাধা সম্পর্কে কি বলে? দেখো, এই ব্যাপারে তো কিছু অবতীর্ণ হয়নি, একটি আম আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরাইন ইয়ারা ওমাই আমাল মিসকালা জাররাতিন সারাইহারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে কাল দেখতে পাবে, আর বিন্দু পরিমাণ নোংরা কাজ, খারাপ কাজ করলে কাল কিয়ামতে দেখতে পাবে। নাসাইর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি তার ধন মালের জাকাত আদায় করবে না, সেই ব্যক্তিরই ধন মাল সেদিন আগুনের সাপ রূপে উপস্থিত হবে এবং তার দ্বারা তার কপাল, পাঁজর ও পিঠকে দাগা হবে। যে দিনটি হবে 50,000 বছরের সমান। তাহলে এখানে একটা কি বাড়তি কথা জানা গেল? সাপ, সাপ হয়ে তাকে কষ্ট দেবে, আজাব তার ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সকল বান্দার বিচার নিষ্পত্তি শেষ না হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহু মালান ফালাম ইউয়াদ্দি যাকাতাহু মুসলা লাহু মালুহু সুজাআন আকরা লাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ياخذ بلهزمتيه يعني صدقاي بصدقيه يقول انا مالك انا كنزك ثم تلا هذه الايه ولا يحسبن الذين يبخلون بما اتاهم الله من فضله الايه ابو هريره বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ ধনমাল দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধনমালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তা আজাবের জন্য তার সমস্ত ধনমালকে একটি মাথায় টাক পরা সাপের আকৃতি দান করা হবে। টাক পরা সাপ মানে? টাক পরা সাপ মানে কি? আমাদের মানুষের মধ্যে যদি টাক পরা হয় তাহলে কি বোঝা যায়? বয়স্ক। তার মানে হচ্ছে বয়স্ক, মাথা টাক পরা মানে কি? যুবকের সাধারণত এই টাটকা সদ্য যুবকদের, তো তরুণদের তো আর টাক পড়বে না, বৃদ্ধ। তাহলে এই সাপটা টাক পরা মানে কি? হয় বয়স্ক, আর মানে হচ্ছে বিষাক্ত, বিষাক্ত সাপ, প্রচন্ড বিষ। সেই সাপের আকৃতি দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। এটা খুবই সাপ, মানে খুব বিষাক্ত সাপ, দুটো দাগ থাকে। কি সাপ বলে জানেন আপনাদের? কি বলে, কেলে সাপ না গুবরো বলে না কি বলে, যাই হোক, সেই সাপকে বেরির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অতঃপর সে তার উভয় কষে ধারণ করবে। কষ কাকে বলে? কষ, কষ কাকে বলে? এই যে কষ, এটা ঠোঁট, এটা হচ্ছে কি? এটা ঠোঁট, এটা ঠোঁট, তাই তো? এটা হচ্ছে গাল, এটা গাল, এটা থুতনি, আর এটা হচ্ছে কি, এটা কি বলা হয়? বলে আমার কষে ঘা হয়েছে গো। ও তাহলে তোমার জ্বর আছে গো, কষে ঘা বলে না, এই যে কষ, এটাকে কষ বলা হয়। এটা আ বলে না, কষে ধরে সেই যে যারা মিথ্যা বলে এইভাবে, আর সেই মিথ্যা এমন বলে যে এইভাবে টান বেড়ে এইভাবে চিড়ে দেবে, এই হলো কষ। কষ বেয়ে লাল পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, তার কষে ধরবে, আর কষে ধরে দংশন করতে করতে বলবে, কামড় দিতে দিতে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। তার মানে তখন ওই মাল সম্পর্কে তাকে ওইভাবে কষ্ট দিতে থাকবে, আর বিষ, আর বিষের যন্ত্রণা বুঝতেই পাচ্ছেন তো, সেই বিষ, সেই বিষ না যে যে বিষ মানে দেহে থাকলে মারা যাবে, কারণ কে আমাদের জানেন, সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, আর মরণ নেই, এই মরণের পরে আর মরণ নেই, চিরজীবন আপনি বাঁচবেন, হয় শাস্তি পেতে থাকবেন, না হয় শান্তি পেতে থাকবেন, আর না হয় কিছু শাস্তি পেয়ে তারপরে শান্তি আপনি পাবেন। এ হলো সাপের কথা, যে আপনার ধনভাণ্ডার আপনাকে সাপ বানানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সাপ বানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি হুয়া খাইরাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। ইতিপূর্বে আমরা আয়াত পড়েছি, সেই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন এই হাদিস বলে, যাতে বলা হয়েছে যারা আল্লাহর দানকৃত অনুগ্রহে ধন মালে কার্পণ্য করে, সে কার্পণ্য তাদের জন্য ভালাই হবে না, মঙ্গলকর হবে না, মঙ্গলকর হবে বলে সে যেন ধারণা না করে, তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের জন্য ক্ষতিকর হবে, যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। তাহলে বেড়িটা কিসের বেড়ি হলো? ধন মানের বেড়ি, কিন্তু আসল বেড়িটা কিসের? সাপের বেড়ি, সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মাসরুখ বলছেন, কাল আবদুল্লাহ, কোরআন হাদিসে, কোরআনে হাদিসে, হাদিসে যখন বলা হয় কালা আবদুল্লাহ, বিন বলা হয় না, শুধু আবদুল্লাহ বলা হলে জানতে হবে আবদুল্লাহ বলতে কে, আবদুল্লাহ ইবনে মাসুদ, ইবনে মাসুদ। আর বাকি অন্যান্য সাহাবি যাদের আবদুল্লাহ নাম, তাদের সঙ্গে যদি অন্য সাহাবি হয় বিন যোগ করা হয়, যেমন আবদুল্লাহ বিন ওমার, আবদুল্লাহ বিন আমর, ওখানে বিন লাগানো থাকবে। কিন্তু হাদিসে যেখানেই বিন নেই, শুধু আবদুল্লাহ, কালা আবদুল্লাহ, তারপরে বিন ফিন কিছু নেই, জানতে হবে কে আবদুল্লাহ, আবদুল্লাহ বিন মাসুদ, আল্লাহ আকবার, প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ বিন মাসুদ। তিনি বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাহু ইজা আলিমাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা ওয়া লাবিউ সাদাকা ওয়াল মুরতাদু আরাবিয়ান বাদাল হিজরা মালউনুনা আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মানে? তিনি বলেছেন, কে বলেছেন? আবদুল্লাহ বিন মাসুদ। সুদ খোর, সুদ যে খায় আর সুদ যে খাওয়ায় দেয়, সুদ খোর, সুদ দাতা, সুদের কারবার জেনেও তার দুই সাক্ষী দেয়, দুজন সাক্ষী লাগে না, মালের ব্যাপারে দুজন সাক্ষী লাগে, টাকা পয়সা নিলে হ্যাঁ হাফেজ সাহেব হেলালের কাছ থেকে এক লাখ টাকা ধার নিচ্ছে, আমরা অবশ্য করি না এগুলো। আর এই যে লেখা পড়ি সাক্ষী রাখার ব্যাপার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাই না? কোন আয়াতে? সবচেয়ে লম্বা আয়াতে, কোরআনের সবচেয়ে লম্বা আয়াত কোনটা? সূরা বাকারা শেষ দিকে যে লম্বা আয়াত, আয়াতু দাইন বলে একে, কিন্তু আমরা মানি না, কাগজে বলি সাক্ষী নিয়ে এসো লেখাপড়ি করো, হুজুর আমাকে সন্দেহ করে, তার মানে আমি ভালো লোক তাও আমাকে, কিন্তু আল্লাহর হুকুম লিখলে সমস্যাটা কি আছে? লিখি তো দাও, অনেকে লিখতে চায় না, লিখে দেওয়া না, যদি মনে করেন লজ্জা করলেন আপনি, আপনাকে বল ভাই লিখে দেন, লজ্জা করলো, তো সে যে নিচ্ছে তার অন্তপক্ষে জ্ঞান হওয়া দরকার, যে আমি নিজে লিখে দিচ্ছি, আপনার কাছে এক লাখ টাকা ধার নিলাম, ঠিক আছে আমি লিখে দিচ্ছি যে আমি অমুক অমুকের কাছ থেকে এক লাখ টাকা ধার, এই ভাই নুরুল হুদা ভাই, কি বলে ভাই, বাংলা ভাই কি বলে, অলিউর রহমান বা অলিউল্লাহ সাক্ষী থাকেন, সাইন করেন, এটা কার উচিত? কার উচিত? যে নেবে সে তার উচিত, কারণ যে দেবে সে লজ্জা করতে পারে, এই জন্য যে নেবে তার উচিত হল এটা করে নেওয়া, যাতে করে যে দিচ্ছে আপনার প্রতি অনুগ্রহ করছে সে লজ্জায় না পড়ে, শরমে না পড়ে, এটা উচিত। সবসময় খেয়াল রাখবেন, এটা আল্লাহর নির্দেশ, আর এই নির্দেশ পালন করার জন্য কমসে কম আপনি যখন নেবেন, যখন দেবেন তখন হয়তো লজ্জায় বলবেন না ভাই লিখে দেন, তখন সে হয়তো বলে হ্যাঁ আমাকে আমাকে সন্দেহ করছে না। আপনি যখন নেবেন কারো কাছ থেকে তো আপনি এটা কাগজ তৈরি করে নিয়ে আসবেন যে আমি অমকের কাছ থেকে 1000 রিয়াল নিলাম, অমক অমক সাক্ষী। সমস্যা নেই, আপনার প্রতি সন্দেহ নেই, কিচ্ছু নেই। আপনি যখন টাকা দিয়ে দেবেন কাগজ ছিঁড়ে দেবেন, ঠিক আছে, দাতার কাছে কাগজ জমা থাকবে, এটা করা হচ্ছে উচিত। তবে ওলামারা বলছেন এটা ওয়াজিব নয়। যদি আপোষে তোমরা কি থাকো, মনে করো যে নিরাপদ বা বিশ্বস্ত হয় একে অপরে, তাও তবুও মনে থাকে না অনেক সময়, অনেক সময় মনে থাকে না। আমার সঙ্গে এক ব্যক্তির কারবার হয়েছে 80,000 টাকা, আমার মতে আমি 80,000 টাকা দিয়েছি, বলছি না 50,000 টাকা, হয় না? আমি কয়েক কিস্তিতে তাকে 80,000 টাকা দিয়েছি আমার হিসাবে, সে বলছে না 50,000 টাকা। একজনকে 10,000 রিয়াল ধার দিলাম, দিয়ে 1,000 1,000 করে মাসে মাসে দিতে দিতে 9,000 হলো আমার হিসাবে 9,000, আর সে বলছে না আমি 10,000 দিয়ে দিয়েছি। হলো জানি না, হয়তো আমার ভুল, ভুল আমারও হতে পারে যে হয়তো আমি 10,000 নিয়েছি কিন্তু আমি 9,000 ভাবছি, আমি লিখতে ভুল করেছি। কিন্তু যদি লেখা পড়ি হয়ে থাকতো তাহলে এই সমস্যাটা হতো কি? হতো না। কিন্তু আল্লাহ তাআলার যে বিধান, যালিকা কি বলে, যালিকা আদনা, হ্যাঁ না, ওই আয়াতে কি আছে, ওলা ইয়াবা সুহাদা ও ইজা মা দুউ, হ্যাঁ ওলা ইয়াবা সুহাদা ও ইজা মা দুউ ওলা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি যালিকুম আকসাতু এই ওয়া আকওয়ামু লিশাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু। দেখছেন তিনটে জিনিস, যালিকা আকসাতু ইন্দাল্লাহ ওয়া আকওয়ামু লিশাহাদা ওয়া আদনা আল্লা তারতাবু, তাহলে তোমরা সন্দেহে পড়বে না। শেষকালে আছে যে তোমরা সন্দেহে পড়বে না, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। তো এরকম লেখা পড়া করে নেওয়া উচিত, কমসে কম যে নিচ্ছে তাকে লিখে দেওয়া উচিত, সে লিখতে না জানলে একজনের কাছে লিখিয়ে নেওয়া উচিত যে ভাই আমি অমকের কাছ থেকে এত নিচ্ছি, এই দুজন সাক্ষী থাকলো, লেখা পড়ি করে নিচ্ছি, ঠিক আছে। এবারে তাহলে ইবনে মাসুদ বলছেন যে এই যে দুটো সাক্ষী লাগে, এই সাক্ষী যখন বলতে যায় ভাই একটা সাক্ষী দেন, কিসের সাক্ষী, এই অমকের কাছে ধার নিচ্ছি, যে সুদের কারবার নয় তো, না না সুদের কারবার নয়। তিনি যখনই যাবেন যে সুদি কারবার যেমন ব্যাংকগুলোতে হয়, তখন আপনার জন্য সাক্ষী দেওয়া জায়েজ না। আর যদি সাক্ষী দেন তাহলে আপনি সুদখোর আর সুদদাতার সমান হয়ে যাবে। তো ইবনে মাসুদ বলছেন যে সুদখোর সুদদাতা সুদের কারবার জেনেও তার দুই সাক্ষী দাতা, কোন অঙ্গ দেখে নকশা করে করে দেয় এবং করায় এমন মহিলা, কিরকম অঙ্গ দেখে নকশা মানে দেখেছেন ওই যে মেয়েরা, পুরুষরাও করছে আজকাল, আর মেয়েরা বেশিরভাগ করে, নকশা করে না এভাবে পরিষ্কার দেহ তাতে কালো কালো কালো নকশা বানায় দেখে দেখে, ওই যে সুই ফুটে ফুটে ফুটে ফুটে উল্কি কি কি বলে এগুলো উঠবে না কোনো মতেই, দেগে ওটা মেহেন্দির মতো না, মেহেন্দি তো রং ওপরে, কিন্তু ওটা দেগে দাগ দিয়ে মানে গরম কিছু ছাঁকা দিয়ে অথবা ওই যে সুই ফুটিয়ে কি সব দেয় কেমিক্যাল দিয়ে একদম চিরদিন থাকবে ওটা। বেশিরভাগ দেখবেন আফ্রিকিদের থাকে চেহারায়, বলে এটা নজর লাগার ভয়ে ওই ছোটবেলাতেই দিয়ে দেয় ওদের, যেমন আমাদের দেশে সেই ইয়ে দেয় না, টিকা দেয় না, টিকা টিকা দেখেন আমার টিকার দাগ আছে, এখানে আছে টিকার দাগ, তো এইরকম দাগা হয়। তো এইরকম যদি কেউ দাগে বা দাগায় বা সৌন্দর্য করার জন্য নকশা করায় এমন মহিলা, জাকাত আদায়ে অনিচ্ছুক, এটা আমাদের বিষয়, জাকাত আদায়ে অনিচ্ছুক, জাকাত দিতে চায় না, টালবাহানাকারী ব্যক্তি, জাকাত দিতে টালবাহানা করে, আচ্ছা দেব এই তো মাস গেল আচ্ছা দিচ্ছি এই দেব করতে করতে, হ্যাঁ আজকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে, বলছে আমার সঙ্গে অনেক লোক বাটপাড়ি করে, টাকা টাকা ধার নেয় আর টাকা শোধ দেয় না, কেউ দোকানে মাল নেয় পয়সা শোধ দেয় না, এগুলো কি জাকাতে গণ্য করতে পারি? তার মানে জাকাতে অনেক টাকা জাকাত দিতে হবে, তো যদি এইগুলো আমার আদায় হয়ে যায় এইভাবে, তো তোমার কাছে মাল নিয়েছে অনেকে বড় লোক, তাকে দেওয়া হবে জাকাত? তো এগুলো হচ্ছে কি টাল বাহানা করে, জাকাতে ব্যাপারে টালবাহানাকারী ব্যক্তি, হিজরতের পর মরুবাসী হয়ে ধর্মত্যাগী ব্যক্তি, কিয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে অভিশপ্ত। এই এই লোকেরা অভিশপ্ত, তার মধ্যে কে হলো যে জাকাত আদায়ে টালবাহানা করে, অনিচ্ছা প্রকাশ করে, সে অভিশপ্ত। আনাস বিন মালিক বলছেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, জাকাত আদায় করে না এমন ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানা কওমুন যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। এখান থেকে আরো কিছু শাস্তির কথা আছে, অন্য কথা যে দুনিয়াতেও জাকাত না দিলে শাস্তি আছে, সে কথা আবার পরে বলবো। আজকে তাহলে এই পর্যন্তই, পরে আবার ইনশাআল্লাহ অন্যান্য শাস্তির কথা আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমরা শুনি তা যেন পালন করার চেষ্টা করি। জাকাত যাদের আছে যতটুকু অল্প হোক বেশি হোক, খবরদার জাকাত আদায়ে টালবাহানা করবেন না, হিসাব করে জাকাত আপনি দিয়ে দেবেন। দুটো পয়সা আল্লাহর রাস্তায় বেশি যাক, তবু যেন কম না যায়। কিভাবে জাকাত দেবেন, বেতনের টাকা কিভাবে দেবেন, ধানে সব ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। যদি আপনারা আসতে থাকেন তো শুনতে পাবেন। হ্যাঁ, আমার জাকাতের বই আছে, বই পড়ে সবটা বোঝা যায় না, বই পড়লে এক বুঝতে অন্য, দাদা বলতে গাধা, তাই না, এটা বলতে ওটা বুঝবেন। দেখেন, যেমন দেখেছি আমার কন্যার জন্য প্রশ্ন করছে, জার্মানি থেকে একজন প্রশ্ন করে, তো এরকম দেখেছি যে বই পড়ে কিন্তু বোঝে না, শিক্ষিত মানুষও অনেক সময় পড়ে কিন্তু বোঝে না, অনেক সময় উল্টো বোঝে। তো শুনলে যেটা বোঝা যায়, বই পড়ে অতটা বোঝা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।